লা শরীক আল্লাহ তুমি নেই কো তোমার খয়, বিশ্ব জাহান গড়লে তুমি তোমারই সারাই। লা শরীক আল্লাহ তুমি নেই কো তোমার খয়, বিশ্ব জাহান গড়লে তুমি তোমারই সারাই। তুমি দয়াময় ও গো দয়াময়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়। লা শরীক আল্লাহ তুমি নেই কো তোমার খয়, বিশ্ব জাহান গড়লে তুমি তোমারি সারাই। তুমি দয়াময় ও গো দয়াময়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়। সৃষ্টি তোমার এমন যে তার হয় না তুলনা, সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা। সৃষ্টি তোমার এমন যে তার হয় না তুলনা, সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা। যেথায় যেমন সাজে তেমন দিলে যে সাজায়, তুমি যেথায় যেমন সাজে তেমন দিলে যে সাজায়। তুমি দয়াময় ও গো দয়াময়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়। তুমি কোন বলে বিশ্ব জাহান সৃজিলে স্বয়ং, ওই পাহাড়গুলি আকাশ ছোঁয়া দেখতে মনোরম। কোন বলে বিশ্ব জাহান সৃজিলে স্বয়ং, ওই পাহাড়গুলি আকাশ ছোঁয়া দেখতে মনোরম। তুমি চোখের পলক কেড়ে নিতে গড়িলে ঝর্ণায়, ওই চোখের পলক কেড়ে নিতে গড়িলে ঝর্ণায়। তুমি দয়াময় ও গো দয়াময়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়। লা শরীক আল্লাহ তুমি নেই কো তোমার খয়, বিশ্ব জাহান গড়লে তুমি তোমারি সারাই। তুমি দয়াময় ও গো দয়াময়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, ওই সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়। দেখো নানান স্বাদের ফলগুলি সব একই ভূমিতে, আর নানান রঙের ফুলগুলি সব একই বাগিচাতে। নানান স্বাদের ফলগুলি সব একই ভূমিতে, আর নানান রঙের ফুলগুলি সব একই বাগিচাতে। ওই প্রজাপতির কত রঙে দিলে যে রাঙায়, তুমি প্রজাপতির কত রঙে দিলে যে রাঙায়। তুমি দয়াময় ও গো দয়াময়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়। লা শরীক আল্লাহ তুমি নেই কো তোমার খয়, বিশ্ব জাহান গড়লে তুমি তোমারি সারাই। তুমি দয়াময় ও গো দয়াময়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়, সাঝের বেলা তারার মেলা তোমারি লীলায়।